আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা পিস টিভির বাংলা অনুষ্ঠান দেখছেন পৃথিবীর বহু দূর দূরান্ত থেকে, কাছে থেকে, দূরে থেকে দিনই আলোচনা শুনছেন, শুনছেন ইসলামে হালাল হারাম সংক্রান্ত অনেক বিষয়। আজকে আপনাদের সামনে কতক এমন ব্যবসার কথা উল্লেখ করব যে ব্যবসা কোনো না কোনোভাবে হারাম, যেমন চালবাজি করে ব্যবসা। কিছু ব্যবসায়ী আছে যারা ব্যবসায় অতিরিক্ত লাভের জন্য চালাকির আশ্রয় নেয়, চালাকি করে, ক্রেতাকে নানাভাবে ধোকায় ফেলে তার অর্থ স্বীকার করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গাশ্শানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত না। ওয়াল মাকরু ওয়াল খিদা ও ফিন্নার, আর যে এইভাবে মকর চকর চালাবে, তার মানে চালবাজি করবে, ধোকাবাজি করবে, ফেরেববাজি করবে, প্রতারণা করবে, এইসবের স্থান কোথায় হবে? জাহান্নামে। যে করবে সে জাহান্নামে যাবে। ঠকবাজ ও ধরিবাজ সব ব্যাপারে ও সব সমাজেই ঘৃণ্য, নিশ্চয়ই কেউ তাদেরকে পছন্দ করে না। ধোকাবাজি কোনো ক্ষেত্রেই বৈধ নয়, বৈধ নয় ব্যবসা ক্ষেত্রেও। কিন্তু দুঃখের বিষয় যে বহু ব্যবসায়ী ধোকা দিয়ে, বোকা বানিয়ে, হারাম অর্থ কামিয়ে আনন্দ বোধ করে থাকে। মানুষকে ঠগিয়ে পয়সা কামাই করতে পারলে সে নিজের মধ্যে গিয়ে খুব আনন্দ বোধ করে যে আজকে ঠগিয়েছি, আজকে আমি অনেক পয়সা জিতেছি। যেমন ধোকাবাজি করে ব্যবসা, প্রতারণা করে ব্যবসা, দালাল লাগিয়ে জিনিসের দাম বাড়ানো। আপনি আপনার জিনিস বিক্রি করছেন, এই জিনিসটার যা দাম তার থেকে বেশি দামে আপনি বিক্রি করবেন, সেখানে একটা দালাল ফিট করলেন, তাকে আপনি কিছু দেবেন, যা লাভ হবে তার থেকে আপনি কিছু দেবেন। দালাল লাগিয়ে, দালাল যখন আপনি দেখবেন খদ্দের এলো, তখন পাশ থেকে সে এলো, এসে বলছে কি ব্যাপার এটা কত দাম, ও দাম চলছে, আর সাইড থেকে এসে দালাল দাম বাড়াচ্ছে, বলছে আমি এত টাকা দেবো। কিন্তু কলে কৌশলে সে তখন জিনিসটাকে না কিনে কেটে পড়ে। ক্রেতা ভাবে কি যে পাশ থেকে এও একজন ক্রেতা যখন জিনিসটার দাম এত দিতে চাইলো, তখন নিশ্চয়ই হয়তো জিনিসটার দাম এতটাই, আমার যখন দরকার আমি তখন নিয়ে যাই। তখন সে ক্রেতা, যে আসল ক্রেতা, সেই জিনিসটা চড়া দামে কিনতে বাধ্য হয় বা কিনে নেয়, চলে যায়, তারপরে ওই দালাল এখান থেকে কমিশন পায়, তাই না? কেমন বুদ্ধি! এটা হচ্ছে ব্যবসার একটা টেকনিক। বিশেষ করে পাইকের যারা গরু ছাগলের ব্যবসা করে, তারা এই শ্রেণীর ব্যবসা করে থাকে, মাঝখান থেকে দালাল লাগিয়ে জিনিসের দামটা বাড়িয়ে দেয়। অন্য কাজও হতে পারে, জমি জায়গা বিক্রির কাজেও হতে পারে, দালাল লাগিয়ে দাম বাড়িয়ে দেওয়া এবং সেই সাথে দালালকে কিছু পারিশ্রমিক দেওয়া, এমন জায়েজ না। দেখবেন অনেক সময় নিলাম করার সময় ভুয়ো ডাক ডাকে, হ্যাঁ, যখনই আপনি বলবেন 5 লাখ, তখন একজন বলবে 5,50,000, সে আসলে কিনবে না, কি করলো, বাড়িয়ে দিল, জানে যে আসল ক্রেতা সে কিনবে ঠিকই। এখন যদি আর কেউ না ডাকে, তখন তো 5 লাখই থেকে গেল, 50,000 বেড়ে গেল। যখন আসল ক্রেতা তাকে নিতে হবে, সে তখন আরো 50,000 বাড়িয়ে দেবে কিংবা আরো 20,000 বাড়িয়ে দেবে, বাধ্য সে নিতে। এই যে বাড়িয়ে দিল মাঝখান থেকে দালাল দিয়ে এবং আসল ক্রেতাকে ঠকালো, এটা হচ্ছে একটা ঠকানো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আনিন নাজিস, দালালি করতে, দালালগিরি করতে, এভাবে দালাল ব্যবহার করতে, কেনার নিয়ত না থাকা সত্ত্বেও জিনিসের দাম বাড়াতে নিষেধ করেছেন। অতএব এরকম ব্যবসা হালাল না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পণ্য ক্রয় করার নিয়ত ছাড়া কোনো জিনিসের দাম বাড়াতে তিনি নিষেধ করেছেন। সুতরাং বিক্রেতা ও দালাল উভয়ই উক্ত হারামে সমানভাবে শরিক হবে। ইবনে আবি আউফা বলেন, আর না যিশু আকিলু রিবা, যে এইভাবে দালালি করে জিনিসের দাম খাম খা বাড়িয়ে দেয়, সে হচ্ছে এক প্রকার সুদখোর। ওয়া হুয়া খিদাউন বাতিল লা ইয়াহিল, এই ধরনের দাম বাড়িয়ে ক্রেতাকে ঠগানো এক হচ্ছে হিলা, বাতিল হিলা, বাতিল ছল বাহানা, ছল চাতুরি, যা হালাল নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল খাদিআতু ফিন্নার, প্রতারণা করা জাহান্নামের কাজ। ওমান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, আর যে ব্যক্তি এমন আমল করে, এমন কাজ করে যার নির্দেশ আমাদের নেই, যার নির্দেশ আমাদের কথাতে, আমাদের বাণীতে, আমাদের উক্তিতে নেই, তা হলো প্রত্যাখ্যাত, তা প্রত্যাখ্যানযোগ্য, বর্জনীয়, তা গ্রহণ করা যাবে না। আরো এক প্রকার চালবাজি, ধোকাবাজি আছে, দামি কিছু খাইয়ে খদ্দের বাঁধা। যেমন কোনো কোনো অসৎ ব্যবসায়ী আছে যারা তাদের দোকান ঢুকতেই মিষ্টি অথবা পেপসি খাইয়ে দেয়, আসুন আসুন আসুন আসুন আপা, আসুন ভাবি, আসুন ভাই, হ্যাঁ, বলে সুন্দর আপ্যায়ন করে আপনাকে একটা সুন্দর চেয়ারে বসিয়ে দিল, আরে পেপসি নিয়ে আয়, পেপসি নিয়ে আয়, দিয়ে পেপসি খাই দিল। ঠিক আছে, বলুন কি চাই। এবার যে জিনিসটা আপনার চাই সেই জিনিসটা আপনার পছন্দ হলো না, কিন্তু উঠে যাবেন কি করে, আপনাকে পেপসি খাইয়ে দিয়েছে, আপনাকে বেঁধে নিয়েছে, সেখান থেকে যদি উঠে যান বিশাল লজ্জার কথা, তাই না? জানছে এটাও একটা টেকনিক যে আমি পেপসি খাই দিয়েছি, পেপসি এখন যাই না কত দাম, 20 টাকা না 25 টাকা। সুতরাং এই দামি জিনিস খাইয়ে দিয়ে আপনাকে বেঁধে নিল, তারপর সে নিজের মাল ইচ্ছা মতো বিক্রি করলো, পেপসিটা নিজের পকেট থেকে খাওয়ালো না আপনার পকেট থেকে, আপনার পকেট থেকেই খাওয়ালো, আপনি সেটা বুঝতে পারুন চাই না পারুন, বুঝতে পারলেন? এইভাবে অনেক দোকানে আছে, তারা বড় বড় দোকান ছিল, ভালো ভালো দোকান আর কি, এই ফুটপাতের দোকান না, অভিজাত দোকান, সেখানে আপনি গেলে ওই রকম সিস্টেম তারা করে, খদ্দের বেঁধে নিয়ে আদর আপ্যায়ন করে ভাবি আপা ইত্যাদি বলে খাইয়ে দিল, তারপরে জিনিস কিনেবেন বলুন, পছন্দ না হলেও আপনি নিতে বাধ্য হবেন আপনার সম্মান বাঁচানোর জন্য, প্যাসেজের ব্যাপার, তাই না? এ হচ্ছে এক ধোকাবাজি। ব্যবসার পণ্য খাদ্যদ্রব্য হলে যথেষ্ট পরিমাণ টেস্ট করিয়ে দিয়ে ক্রেতাকে বেঁধে নেয়, এমন দিল খেতে যে আপনি আর উপায় নেই, আপনাকে নিতে বাধ্য, তখন যে দামই বলুক না কেন আপনি নিতে বাধ্য। প্যাঁচের কথা বলে খদ্দের স্বীকার করা, এক শ্রেণীর ব্যবসায়ী এমনভাবে কথা বলে যাতে মনে হয় জিনিস সস্তা, অতঃপর ওজন করা, প্যাকিং খোলা বা খাওয়ার পর বেশি দাম চেয়ে বসে। আপনি দূর থেকে শুনবেন যেন বলছে 5 টাকা কেজি, 5 টাকা কেজি, যখন কিনতে যাবেন ওজন করে নিয়ে পকেটে 5 টাকা দিতে যাবেন, তখন বলছে না 5 টাকা পোয়া, 5 টাকা কেজি কে বলল আপনাকে, কিন্তু এমনভাবে বলে যেন মনে হয় 5 টাকা কেজি বলছে, নেওয়ার পর তখন বলে না 5 টাকা পোয়া বলেছি আমি, বুঝতে পারছেন? এইভাবেও অনেক ব্যবসায়ী, হয়তো অনেকের অভিজ্ঞতা আছে, আমার নিজের অভিজ্ঞতা আছে, পয়সা দেওয়ার সময় বলছে না আমি কেজি বলে নিয়ে পোয়া বলেছি, বুঝতে পারলেন? এইভাবে ধোকাবাজি চলে। অনেক হারামখোর ব্যবসায়ী আছে যারা তাদের দোকানে ঢুকলে এবং পছন্দ না হয়ে পণ্য না নিতে চাইলে লজ্জা বা গালি দিয়ে কিনতে বাধ্য করে। হ্যাঁ, দুটো দোকানদার দুজন আছে, আপনি এলেন, জিনিস দেখলেন পছন্দ হলো না, এবার চলে যাচ্ছেন, কি হলো নেবেন না ও ভাই নেন, তখন একদম হ্যাঁ ছাড়া পয়সা নেই এর কাছে, ফকির কোথাকার দোকানে কিনতে এসছে, এমন কথা বলবে এই শ্রেণীর যে আপনি লজ্জাতে বাধ্য হয়ে তারই দোকানে মাল নেবেন যদিও আপনার পছন্দ নয়। এ হচ্ছে এক প্রকার ব্যবসার টেকনিক, যারা ব্যবসা করে তারা অনেক রকমই এই শ্রেণীর কথার বিন্ধুনি জ্বালাতে ক্রেতা তাদের মাল কিনতে বাধ্য হয়। অনেক কাজ আছে যে কাজে সামান্য শ্রম ব্যয় হয়, তারটা জয়েন করে দিলেই আপনি পারিশ্রমিক পাবেন, কিন্তু সেটা ওই খদ্দেরের সামনে না করে বল পরে আসুন, তারপরে সে পরে যখন আসে তখন মনে করে অনেক বড় কাজ, কিন্তু আসলে কিছুই না, ওই খালি ঝাল দিয়ে দিয়েছে বাস। আমাদের ওখানে একজন অন্ধ ছিল, তো সেই অন্ধ যখন গাড়ি সারতে যেত, অন্ধ মানুষ জানে বুঝতে পারে না, তো মেকানিকের কাছে গেলে ওই কিছু হলে পরে সামান্য টুকটাক করে দিলে, হ্যাঁ কত বলে 50 রিয়াল, হ্যাঁ তুমি সামান্য কাজ করলে 50 রিয়াল নেবে, না না 20 রিয়াল নাও, দিয়ে 20 রিয়াল দিল। পরে যখন এলো আর একবার, তখন অন্ধকে গাড়িতে বসে আছে অন্ধ, আর মেকানিক তখন খুটখাট ঠুকঠাক খুব চলছে চলছে চলছে, আধ ঘন্টা গাড়িতে বসিয়ে রাখলো, হ্যাঁ খালাস, হ্যাঁ খালাস, কত লাগবে, 100 রিয়াল, মিয়া মাফি মুশকিল, দিয়ে 100 রিয়াল বের করতে, অথচ কিচ্ছু নেই, শুধু খুটখাট ঠুক, অন্ধ মানুষ সে দেখে না বুঝে না, আর অভিজ্ঞতা আছে যে আগে বলেছে সামান্য কাজে এত পয়সা নেবে, অথচ কাজটা আমি বাড়িয়ে দিলাম, অথচ কাজ কিছুই নেই, মিথ্যা মিথ্যা করে ঠুক ঠুক ঠুক ঠুক করছে, কেমন বুদ্ধি! এই পয়সাগুলো হালাল না হারাম, বুঝতে পারছেন? এইভাবে প্রতারণা করে ধোকাবাজি করে আপনার অনেক চলে। এইরকমই নিষিদ্ধ স্থান বা সময়ে ব্যবসা, যে সময়ে ব্যবসা করা হারাম, যে স্থানে ব্যবসা করা হারাম, সেই জায়গায় যদি আপনি ব্যবসা করে পয়সা খান, সে পয়সা হালাল না হারাম? হারাম। কেমন? শরীয়তের আইনে যে কাল পাত্রে ব্যবসা নিষেধ, সে কাল পাত্রে ক্রয় বিক্রয় করলে তা হারাম এবং শরীয়তের কথা লঙ্ঘন করার ফলে সে উপার্জন হারাম হবে। যেমন জুমার দিন আজানের পর আপনি বিক্রি করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। হে ইমানদাররা, আজান হয়ে গেলে তোমরা আল্লাহর জিক্রের দিকে দ্রুত গমন করো, যাও মসজিদে যাও, ওয়া যারুল বাইয়, আর ব্যয় ব্যবসা ক্রয় বিক্রয় বর্জন করো। তার মানে কি? এরপরে আর ক্রয় বিক্রয় চলবে না। এটা কোন আজান? খুতবার আজান। খুতবার আজান হয়ে গেলে আর আপনার জন্য ক্রয় বিক্রয় জায়েজ না। এখন যদি কেউ বলে যে না আমার খদ্দের আছে আমি চালাবো, তাহলে তার জন্য ওই ব্যবসা কি হারাম। আল্লাহ তাআলা এমন মানুষদের প্রশংসা করেছেন, ফি বুয়ুতিন নাযিনা আল্লাহু আন তুরফা, ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال আল্লাহ তাআলা যে সমস্ত ঘরকে সুউচ্চ করার অনুমতি দিয়েছেন, যে ঘরে আল্লাহ তাআলার নাম জিকির করা হয় এবং সকাল সন্ধ্যায় সেখানে আল্লাহ তাআলার তসবিহ পাঠ করা হয়, যখন নামাজের সময় হবে, আজান হয়ে যাবে, তখন আর ক্রয় বিক্রয়ে ব্যস্ত না থেকে মসজিদে আসুন। কারণ জামাতে নামাজ পড়া কি ওয়াজিব। দোকান যেখানে মুসলিম দেশ রাষ্ট্র সেখানে তার ব্যবস্থা আছে, আজান হয়ে গেলে দোকান খোলা থাকবে না, বন্ধ হয়ে গেল। এমনকি এমন লোকও সেই জন্য রেডি রাখা আছে, প্রস্তুত রাখা আছে, যে আজানের পর যদি দোকান খোলা থাকে তো আপনাকে কি করা হবে, ধরা হবে। কেন দোকান খুলে রেখেছো, আজান হয়েছে চলো নামাজ পড়তে। কিন্তু যেখানে ব্যবস্থা নেই সেখানে নিজে ব্যবস্থা নিতে হবে, যেখানে ইসলামী ব্যবস্থা প্রশাসনের ব্যবস্থা নেই সেখানে নিজেকে ব্যবস্থা নিতে হবে। আপনার দোকান থাকলে আজান হয়ে গেলে দোকান বন্ধ করে দিয়ে নামাজ পড়ে আসুন, বলবেন খদ্দের চলে যাবে, কেনা বেচা কম হবে। আরে রুজি খদ্দের আল্লাহর পক্ষ থেকে রুজি আসবে, রুজি আল্লাহ তাআলা ইচ্ছা করলে নামাজের পরেও তোমার জন্য খদ্দের পাঠাবে, তাই না? আর আল্লাহ তাআলা ইচ্ছা না করলে তোমার আজানের সময়ে নামাজের সময়ে দোকান খোলা রাখলেও খদ্দের আসবে না। প্রিয় দর্শক মণ্ডলী, সামান্য বিরতির পর আপনাদের কাছে আবার বাকি কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, যে কথা বলছিলাম যে যখন নামাজের সময় হবে, আজান হয়ে যাবে, তখন আর ক্রয় বিক্রয়ে ব্যস্ত না থেকে মসজিদে আসুন। কারণ জামাতে নামাজ পড়া কি ওয়াজিব। দোকান যেখানে মুসলিম দেশ রাষ্ট্র সেখানে তার ব্যবস্থা আছে, আজান হয়ে গেলে দোকান খোলা থাকবে না, বন্ধ হয়ে গেল। এমনকি এমন লোকও সেই জন্য রেডি রাখা আছে, প্রস্তুত রাখা আছে, যে আজানের পর যদি দোকান খোলা থাকে তো আপনাকে কি করা হবে, ধরা হবে। কেন দোকান খুলে রেখেছো, আজান হয়েছে চলো নামাজ পড়তে। কিন্তু যেখানে ব্যবস্থা নেই সেখানে নিজে ব্যবস্থা নিতে হবে, যেখানে ইসলামী ব্যবস্থা প্রশাসনের ব্যবস্থা নেই সেখানে নিজেকে ব্যবস্থা নিতে হবে। আপনার দোকান থাকলে আজান হয়ে গেলে দোকান বন্ধ করে দিয়ে নামাজ পড়ে আসুন, বলবেন খদ্দের চলে যাবে, কেনা বেচা কম হবে। আরে রুজি খদ্দের আল্লাহর পক্ষ থেকে রুজি আসবে, রুজি আল্লাহ তাআলা ইচ্ছা করলে নামাজের পরেও তোমার জন্য খদ্দের পাঠাবে, তাই না? আর আল্লাহ তাআলা ইচ্ছা না করলে তোমার আজানের সময়ে নামাজের সময়ে দোকান খোলা রাখলেও খদ্দের আসবে না। রুজি পাওয়ার জন্য ভয় খাবেন না, আল্লাহর পক্ষ থেকে রুজি আসবে। ফাবতাগু ইনদাল্লাহির রিজক, আল্লাহর কাছে রুজি চান, আজান হয়ে গেলে দোকান বন্ধ করে দেন, তার প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। এই যে এই ঘর মসজিদ, যে ঘরে সকাল সন্ধ্যায় এক শ্রেণীর পুরুষ আল্লাহর তসবিহ পাঠ করে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাত ওয়া লা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ, এমন পুরুষ যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির ও নামাজ থেকে বঞ্চিত রাখে না, দূরে রাখে না, বিরত রাখে না, ওয়া ইতাই যাকাত, যাকাত দেওয়া থেকেও বিরত রাখে না, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, তারা এমন দিনকে ভয় করে যেদিনে অন্তরদৃষ্টিসমূহ ভীতি বিহ্বল হয়ে পড়বে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আমাদেরকেও ভয় করা উচিত। আমাদের দোকান আছে, এই দোকান আজান হলে বন্ধ করে দাও, সেই দিনকে ভয় করা উচিত যেদিন সমস্ত দৃষ্টি এবং অন্তর ভীতি বিহ্বল হয়ে পড়বে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। সেদিনে এমন ভয় বুঝতে পারবেন যে সিঙ্গারে ফুৎকার করার পর কি অবস্থা হবে। সুতরাং আজান হয়ে গেলে দোকান বন্ধ করে দেন, ইনশাআল্লাহ রুজি আপনার আসবে। যে রুজি আপনার ভাগ্যে লেখা আছে সে রুজি এদিক ওদিক কোথাও যাবে না। মসজিদ আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘর, সেখানে ইবাদত হয়, কেবল ইবাদত, সেখানে দুনিয়াদারি নিষিদ্ধ, এমনকি দুনিয়াদারির কথাবার্তা বলাও জায়েজ না, প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া অন্য কথাবার্তা মসজিদের ভিতরে জায়েজ না, দুনিয়াদারির কথা হবে না। তেমনি মসজিদের ভিতর ক্রয় বিক্রয় জায়েজ না, কোন প্রকারের কেনা বেচা জায়েজ না, না ইসলামী বই আর না আতর, না টুপি, না মুসাল্লা, না কোরআন মসজিদের ভিতরে বিক্রি করতে দেবেন না। মসজিদের ভিতরে বিক্রি করা কি হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা রাআইতুম মান ইয়াবিউ আও ইয়াবতাউ ফিল মসজিদ, যদি তোমরা কাউকে দেখো যে মসজিদে বিক্রি করছে অথবা ক্রয় করছে, দুটোই নিষেধ, তাই না? বিক্রি করাও নিষেধ এবং ক্রয় করাও নিষেধ। যদি দেখো, ফাকুলু, তাহলে বলো, লা আরবাহাল্লাহু তিজারাতাক, আল্লাহ যেন তোমার ব্যবসায় লাভ না দেয়, বদদোয়া দাও, সেখানে বদদোয়া দাও, যদি দেখো কেউ তার হারিয়ে যাওয়া জিনিস খুঁজছে, ওগো আমার এই জিনিসটা হারিয়ে গেছে, তোমরা কেউ পেয়েছো? মসজিদের ভিতরে জামাতে অনেক লোক পেয়েছে সুবিধা, আর সেখানে ব্যবসা করার সুবিধা, তাই না? এই জন্য অনেকে ব্যবসা করে, আর এই জন্য অনেকে নিজের হারানো জিনিস খোঁজে। তখন তাকে বদদোয়া দাও, যে হারানো জিনিস খোঁজে তাকেও বদদোয়া দাও, কি বলো? লা রাদ্দাল্লাহু আলাইকা দাল্লাতাক, আল্লাহ যেন তোমার হারানো জিনিস ফিরিয়েই না দেখ, বদদোয়া দাও। বোঝা গেল যে মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় জায়েজ নয়। যে জায়গায় শিরক ও বিদআত ও পাপাচারের আড্ডা, যে জায়গাতে শিরক ও বিদআত ও পাপাচারের আড্ডা, যেমন মূর্তি, মাজার, উরস, আস্তানা, মেলার জন্য সমাবেশের সুযোগ গ্রহণ করে আপনি সেখানে সেই মেলাতে গিয়ে আপনি দোকান খুলে বিক্রি করবেন, সেই ব্যবসা হালাল নয়। শিরকের আড্ডাতে, যেখানে শিরক উপলক্ষে মেলা বসেছে, সেই মেলাতে সেখানে লোকের সমাবেশ ঘটেছে, সেই সমাবেশকে আপনি সুবর্ণ সুযোগ রূপে গ্রহণ করে আপনি সেখানে আইসক্রিম বিক্রি করতে গেলেন, সোনপাপড়ি বিক্রি করতে গেলেন, কিংবা মনোহারি কোনো দ্রব্য বিক্রি করতে গেলেন, কিংবা আরো কিছু বিক্রি করতে গেলেন, কিংবা ক্রয় করতে গেলেন, হাঁড়ি হোলা কিনতে গেলেন, কিংবা কাঠের ফার্নিচার কিনতে গেলেন, কিংবা শীতের শাল কিনতে গেলেন, কিংবা বলে ও মেলাতে কলা সস্তা হয় কলা কিনতে গেলেন, কিংবা মিষ্টি সস্তা হয় মিষ্টি কিনতে গেলেন, সব হারাম। এগুলো ছোটখাটো জিনিস ভাববেন না, ছোটখাটো জিনিস নয়, কারণ এগুলো শিরকের সাথে সম্পৃক্ত। আর শিরকের সাথে সম্পর্ক রেখে কোনোভাবেই কোনো ব্যবসা ক্রয় বিক্রয় জায়েজ নয়। সূর্য ওঠার পূর্বে কোনো জিনিসের দরদাম নিষিদ্ধ হওয়ার ব্যাপারে যে হাদিস বলা হয়, এটা একটা সতর্কতার বিষয়। একটা হাদিস আছে যে সূর্য ওঠার পূর্বে কোনো জিনিসের দরদাম করা যাবে না, এই হাদিস সহিহ না। সুতরাং এই সময়ে ক্রয় বিক্রয় হারাম নয়, জায়েজ। এইভাবে আরেকটি জিনিস আছে, যে জিনিস, যে ব্যবসা নিষিদ্ধ, সেটা হচ্ছে পণ্য গুদামজাত করে ব্যবসা। পণ্য গুদামজাত মানে, তার মানে মাল স্টক করে নিলেন, আপনার গোদামে ভরে নিলেন, দিয়ে ছাড়লেন না। আপনি দেখছেন যে বাজারে চাহিদা আছে, আর এখন আমার কাছেই, আমার গোদামেই সব স্টক করা আছে, এখন যদি ছাড়ি তো দামটা বাড়বে না, আটকে রাখলেন। পেঁয়াজ, পেঁয়াজের সময় পেঁয়াজের দাম বাড়ে না, পেঁয়াজের দাম বাড়তে বাড়তে কত টাকায় যায়, 100 টাকাও যায়। তো আপনার কাছে আপনার পেঁয়াজ পেয়েছেন, ট্রাক ট্রাক পেঁয়াজ আপনার গোদামে ভরা আছে, আপনি দেখছেন আরও বারো আরও বারো, যখন খুব বেড়ে যায় তখন আপনি আস্তে আস্তে ছাড়েন, যত লাভ সব আপনার ঝুলিতে। কেমন বুদ্ধি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, এইভাবে পণ্য গুদামজাত গোনাহগার ছাড়া কেউ করে না। সুতরাং পণ্য গুদামজাত করে ব্যবসা করা হারাম, জায়েজ না। এইভাবে পণ্যকে ব্যবসায় পরিণত করা ঠিক না। আরও অন্য কথা আছে, ইনশাআল্লাহ অন্য এক পর্বে বলবো, এখন আমাদের সময় শেষ হয়ে আছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার কোশ্চেনটা হলো, আমাদের এলাকাতে একটি কেবল লাইনের অফিস রয়েছে, সেই অফিসের থেকে বিভিন্ন এলাকাতে ছড়িয়ে গেছে, কিন্তু সেখানে এক একজনকে দায়িত্ব রেখেছে। তো আমরা দেখতে পাই অনেক বাড়িতে বাড়িতে কেবল লাইন রয়েছে, তো যেই বাড়িতে গানের কিংবা ফিল্মের ছবিটা আসে না কিংবা সেটা ঝিলমিল করে, সেটাকে ভালো করে দেয় এবং সেখান থেকে উপার্জন করেন, সেই উপার্জনটা কেমন? এবং আমরা দেখি টিভি মেকারিদেরকে, যে টিভির যে গানের কিংবা সেন্টারগুলো খারাপ হয়ে যায়, সেই সেন্টারগুলো ভালো করে দেয়, সেখান থেকে সেই উপার্জন করে, সেই উপার্জনটা কি, আমি এটা জানতে চাই। কেবলের ব্যবসা যারা করছে, আগের এক পর্বে বলা হয়েছে যে কোনো প্রকার হারামের সহযোগিতা করে ব্যবসা হালাল নয়। এখন আপনি কেবলের ব্যবসা করছেন, আপনি গানের সিডি চালাচ্ছেন, ফিল্মের সিডি চালাচ্ছেন, তো গান ফিল্ম এসব কি হালাল নাকি? মোটেই হালাল না। সুতরাং এই কেবল চালিয়ে উপার্জন হারাম, হালাল না। যদি আপনি হালাল জিনিস চালান, যেমন ইসলামী প্রোগ্রাম আছে কিংবা সিনসিনারির প্রোগ্রাম আছে, তাহলে সমস্যা নেই। যেমন পিস টিভি চলছে, এখান থেকে যদি কোনো সিডি আপনারা চালান, কিংবা অনেক আলেম ওলামার বক্তৃতা আছে সেই সমস্ত সিডি যদি চালান, কিংবা মক্কা মদিনার ইতিহাস নিয়ে, নবীদের ইতিহাস নিয়ে বহু সিডি আছে, সেই সিডি যদি চালান, তাহলে আপনার জন্য জায়েজ। কিন্তু ফিল্ম চালিয়ে কিংবা ওই যে ছমছমাছম হিন্দি গানের আপনার ড্যান্স সহ গান বাজনা, ফিল্মি গান যদি আপনি প্রচার করেন, তাহলে স্পষ্ট কথা এটা হালাল নয়, এ ব্যবসা হালাল নয়। সুতরাং যারা করে তাদেরকে সাবধান হওয়া উচিত, তাদেরকে সতর্ক হওয়া উচিত, এবং মুসলিমের ছেলে হয়ে এই শ্রেণীর কোনো ব্যবসা না করা উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রমজানের মাসে মা বোনদের রান্নার জন্য আজান দেওয়া হয় একটা, সেখানে হাইয়া আল্লাহ সলাত বলা হয়, মানে নামাজের জন্য ডাক, সেটা কি ঠিক? সেই ব্যাপারে একটু বলবেন। সেহেরির জন্য একটা আজান দেওয়া হয়, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি যুগেই ছিল সেহেরির আজান, যেটা আপনার ফজরের আজানের কিছু আগে তাহাজ্জুদের নামাজের জন্য সেহেরির জন্য সে আজান দেওয়া হয়। এই আজান হলো সুন্নত। আর মসজিদে ঘড়িতে এত বাজলো, আপনারা উঠুন, সেহেরি খেয়ে নিন, এইসব বলা, ডাকা হাঁকা করা, কিংবা কোরআন পাঠ করা, কিংবা গজল পাঠ করে অনেকে, দিয়ে মানুষকে জাগায়, আজান না দিয়ে এগুলো করে। এই যে করে, এতে মানুষের ডিস্টার্ব হয়, আর এমন জিনিস দিয়ে জাগায় যে জিনিস সুন্নার জায়গাতে স্থান দখল করে। সুন্নাটা কি? আজান। আজান না দিয়ে এরা নতুন জিনিস আবিষ্কার করে, সুতরাং এটা কি? সুন্নার জায়গায় বিদাতকে স্থান দেয়, কেরাত পড়ে, বিভিন্ন রকম গজল পড়ে, এটা ঠিক না। ঠিক হলো যদি প্রয়োজন পড়ে তাহলে আজান দেন, বলে আজানে গোলমাল হয়ে যাবে, লোকে ভাববে ফজরের আজান। না, আপনারা গ্রামের লোক মাইকেই আগে বলে দেবেন, কিংবা আপনারা জামাতে স্থির করবেন যে হানিফ মোড়ল যখন আজান দেবে তখন জানবে সেটা কিসের আজান, সেহেরির আজান, আর করিম মোল্লা যখন আজান দেবে তখন জানবে ফজরের আজান, গোলমাল থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।